আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনা করছিলাম সেই সব ব্যক্তিদেরকে নিয়ে যাদের আমল কবুল হয় না আল্লাহর দরবারে, এবং ১৫ জন ব্যক্তির কথা আগে বলা হয়েছে যে তাদের আমল আল্লাহর কাছে কবুল হয় না। আজকে ১৬ নম্বর ব্যক্তিকে দেখব, এমন নামাজি যে নামাজ পড়ে কিন্তু নামাজ চুরি করে। সবচেয়ে বড় চোর কে জানেন? সবচেয়ে বড় চোর হলো সে যে নামাজ চুরি করে, দায় সারা করে নামাজ পড়ে, ঠিক মতো রুকু সিজদা করে না, রুকুতে স্থির হয় না, সিজদায় স্থির থাকে না, কোমর বাঁকানো মাত্র তুলে নেয় যেন তার অঙ্গে অঙ্গে স্প্রিং লাগানো আছে, মানে ঝটাঝট ঝটাঝট বাইভাবে উঠে পড়ে। আর রুকু সিজদাতে দেখবেন খালি সু সু সু সু শোনা যাচ্ছে, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আজিম স্পষ্ট করে হয় না, তার কারণ সু সু সু সু সু আল্লাহ বাস ফটাফট ঠকা ঠক মারছে, কাকের দানা খাওয়ার মতো অথবা মুরগির দানা খাওয়ার মতো দোয়া পড়ে আর চটপট উঠে যায়। কারো কোমর ঠিক মতো বাঁকে না, মাথা উঁচু করে রুকু করে, আর সিজদার সময় নাক মুসাল্লায় স্পর্শ করে না। সিজদার সময় কি করতে হবে? নাক ঠেকতে হবে না, ঠেকতে হবে। কারো পা দুটি উপর দিকে পাল্লায় হালকা হওয়ার মতো উঠে যায়, পেছন থেকে দেখবে অনেকে পা উঠে যায়। কেউ রুকু ও সিজদার মাঝে স্থির হয়ে দাঁড়ায় না, হাফ দাঁড়িয়ে সিজদায় যায়, মানে রুকুতে গেলে রুকুতে এইভাবে সমান হতে হবে, তাই না? এভাবে মাথাকে নত করা যাবে না, আর এইভাবে উটের মতো খাড়া রাখা যাবে না, একবারে সিধা। যখন দাঁড়াবেন অনেকে হাফ দাঁড়িয়েই সিজদায় চলে যায়, রাব্বানা লাকাল হামদ আল্লাহ না, সোজা দাঁড়াতে হবে যেন প্রত্যেক হাড্ডি তার নিজের জায়গায় ফিরে যায়, একদম স্ট্রেট দাঁড়িয়ে যাবেন, তারপরে দোয়া পড়বেন, তারপরে যাবেন। অনেকে হাফ হাফ সেজদাও হাফ করে, তো পিঠকে সোজা করে না মোট কথা। এমন নামাজের অবস্থা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তি এইভাবে নামাজ পড়ছে, তো তিনি বললেন, ইয়া মাশারাল মুসলিমিন লা সালাতা লিমান লা ইয়ুকিমু সুলবাহু ফির রুকুয়ি ওয়াস সুজুদ। তার নামাজ হয় না, হে মুসলিমের দল, সে ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি রুকু ও সিজদাতে নিজ পিঠ সোজা করে না। রুকুতে যেমন পিঠ সোজা করতে হবে, সিজদাতেও সেরকম পিঠ সোজা করতে হবে। কিভাবে? এমন ভাবে সিজদা দেবেন সটান হয়ে, যেন জড়সড় হয়ে না। অনেকে বলে মেয়েরা জড়সড় হয়েছে, না, মেয়ে ছেলে সব সমান, মেয়েদের বক্ষস্থল আছে বলে তারা জড়সড় হয়ে সেজদা দেবে না, এর সহি দলিল নেই। অতএব পুরুষদের মতোই সেজদা দেবে, সটান হয়ে সেজদা দেবে, আর হাত দুটোকে পাঁজরে লাগিয়ে রাখবে, না সরিয়ে রাখবে পাঁজর থেকে, পাঁজর থেকে সরিয়ে রাখবে। যদি পাশে মুসল্লি থাকে তার পাঁজরে ভরে দেবেন, না তাহা না, মারামারি করতে হবে না, সেও তো হাতটা সরাবে। তো মোটামুটি এই পাশের মুসল্লির জন্য আপনার পাঁজর আপনার এই বাহুমূল কি থাকবে? নরম থাকবে, যথাসম্ভব আপনি জামাতে আর কি, একা যখন পড়বেন এভাবে ফাঁক করে। অনেকে দেখবেন পাঁজরে লাগিয়ে পড়ে, অনেকে ওই জাঙ্গেই লাগিয়ে রাখে, জাঙ্গেই লাগিয়ে রাখে, মানে জড়সড় হয়ে সেজদা করে, না এরকম চলবে না। মেয়ে হোক কিংবা ছেলে হোক এইভাবে সেজদা করবে, যে ফাঁক ফাঁক টান টান ভাবে, এবং পাঁজর থেকে আপনার এটা সরে থাকবে, আপনার এই এই যে জাং দুটো এইভাবে খাড়া থাকবে, আর জাঙ্গেও আপনার হাত বা কোনোই লেগে থাকবে না। এই হচ্ছে সেজদা। আর রুকু বুঝতেই পাচ্ছেন, রুকুতে সে আপনার দৃষ্টি কোথায় থাকবে? সেজদার জায়গায়। অনেকে আবার পায়ের আঙুলে রাখে, না দৃষ্টি কোথায় থাকবে? রুকুতে সেজদার জায়গাতে দৃষ্টি রাখতে হবে। এইভাবে লম্বা করে রুকু করে সেজদার জায়গায় দৃষ্টি রাখবেন, মাথাটা নিচু হবে আর না উঁচু হবে। তাহলে যদি কেউ না করে, পিঠ সোজা না করে, তো তার নামাজ হয় না। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জালা ইলা সালাতি আবদিন লা ইয়ুকিমু সুলবাহু বাইনা রুকুইহা ওয়া সুজুদিহা। আল্লাহ তাআলা সেই বান্দার নামাজের দিকে তাকিয়েও দেখেন না, তার মানে যাদের নামাজ শুদ্ধ ভালো তাদের দিকে আল্লাহ তাদের দিকে তাকিয়ে দেখেন, তার মানে কি? কবুল করেন। আর যাদের যে রুকু ও সিজদার মাঝে নিজ পিঠকে সোজা করে দাঁড়ায় না বা সোজা করে না, সে তার নামাজের দিকে আল্লাহ তাকিয়েও দেখেন না, মানে কবুলি হয় না। আর হাদিসে আছে আসওয়া উন্নাসি সারিকাতান, সবচেয়ে খারাপ চোর হলো, চোর তো সব সবই খারাপ তাই না, কিন্তু এদের মধ্যে সবচেয়ে খারাপ চোর কে, যে আল্লাহর হক চুরি করে, তাই না? এমনিতে আপনি বলবেন হ্যাঁ সবচেয়ে খারাপ চোর যে কাবা শরীফে চুরি করে, তাওয়াফ করছে, তাওয়াফ করতে করতে আপনার গাঁট কাটছে, আছে না নেই? আছে। সব যা খারাপ চোর মসজিদ থেকে চুরি করে, সব দেখেছেন আপনার কোরআন থাকিয়ে তারপরে ঘড়ি চুরি করছে, আল্লাহ আকবার, কোরআনের উপরে কোরআন দেখে তার উপরে উঁচু হয়ে তার ঘড়িটা নামাচ্ছে চুরি করছে, এরা খারাপ চোর তাই না? কিন্তু সব থেকে খারাপ চোর হলো যে নামাজ চুরি, নিজের নামাজ চুরি করে, সে হচ্ছে সব থেকে বড় চোর। আল্লাহ যে ইয়াসরিকু মিন সালাতিহি, সাহাবা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতে, নামাজ চুরি করবে কিভাবে, কিভাবে নামাজ চুরি করা হয়? কাল লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সে রুকু এবং সেজদাকে, নামাজের রুকু এবং সেজদাকে পুরো পরিপূর্ণ রূপে করে না, আধামাধ করে। আধামাধ কেমন? ওই গেল আর সুসু আই উঠে পড়ল, এই হচ্ছে সেই, সে হচ্ছে নামাজ চোর। আও কাল লা ইউকিমু সুলবাহু ফির রুকু ওয়া সুজুদ, অথবা তিনি বললেন যে রুকুতে এবং সেজদাতে নিজের পিঠ সোজা করে না, এ হচ্ছে সবচেয়ে খারাপ চোর। যত রকমের চোর আছে সব থেকে বড় চোর, খারাপ চোর হচ্ছে এই। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নার রাজুল লা ইউসাল্লি সিত্তিন আসানা ওয়ামা তুকবারু লাহু সালাতুন ওয়ালা আল্লাহু ইতিম্মুর রুকু ওয়ালা ইতিম্মুস সুজুদ ওয়া ইতিম্মুস সুজুদ ওয়ালা ইতিম্মুর রুকু। কি ব্যাপার? একটা লোক ষাট বছর নামাজ পড়ে, তেমন তার বয়স কত? মোটামুটি 70-75 বটে, 60 বছর নামাজ পড়ে, কিন্তু তার কোন নামাজই কবুল হয় না, আল্লাহু আকবার, কোন নামাজই কবুল হয় না, কি ব্যাপার? বলছেন সম্ভবত সে তার সিজদা পরিপূর্ণ রূপে করে না, অথবা রুকু পরিপূর্ণ রূপে করে না। যেভাবে সিজদা করতে হয়, কটা অঙ্গে সিজদা করতে হয়? ষষ্ঠাঙ্গে বলা হয়, অষ্ট অঙ্গে সিজদা করতে হয়, কপাল আর নাক দুই হলো, দুই হাত চার হলো, দুই হাঁটু ছয় হলো, আর দুই পায়ের নখের বা আঙ্গুলের ডগা এটা হলো এই আট, আট অঙ্গের মধ্যে যে একটা অঙ্গ উঠে যায় সেজদা হলো না। তারপরে সেজদাতে গিয়ে সোজাভাবে গিয়ে আপনি তাসবি পড়বেন, কমসে কম একটা তাসবি সহিভাবে পড়তে হবে, তাছাড়া আপনার সেজদাও হবে না আর ওইভাবে রুকুও হবে না। তো মোট কথা 60 বছর নামাজ পড়ছে, অথচ তার একটি নামাজও কবুল হয় না, কে কারণ? হয়তো সে রুকু পরিপূর্ণ রূপে করে না, অথবা সিজদা পরিপূর্ণ রূপে করে না, মানে রুকু করে সিজদা করে না, বা সিজদা করে বা রুকু ঠিকমতো করে না। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাতু সালাসাতু আসলাস, নামাজ তিন ভাগে বিভক্ত, আত-তুহুরু সুলুস, নামাজের একটা শর্ত হচ্ছে পবিত্রতা পরিচ্ছন্নতা, আর সেটা হচ্ছে নামাজের এক তৃতীয়াংশ। পবিত্র পরিচ্ছন্নভাবে যেভাবে উজু গোসল করতে হয় সেইভাবে আপনি পরিপূর্ণ রূপে উজু করে আসবেন। সবারই উজু কি ঠিক মতো হয়? না। সাধারণত জাহেলদেরকে দেখবেন সবারই উজু ঠিক মতো হয় না, একবারে পানি ঠিক মতো ধোই না, কারো পেছনে ভিজে ভিজে, পায়ের পেছনে ভিজে না, কারো হাতের কোনো ভিজে না, কারো ঠিক মতো মানে করে না, চেহারা ধোয় না, ইত্যাদি ইত্যাদি। রুকু কি বলে আপনার উজু ঠিক মতো হয় না। তো পবিত্রতা হচ্ছে এক তৃতীয়াংশ, আর এক তৃতীয়াংশ হচ্ছে রুকু, ওয়ার রুকু ও সুলুস, রুকু হচ্ছে এক তৃতীয়াংশ। রুকুটা যদি ঠিক মতো না করেন তো এক তৃতীয়াংশ নামাজ আপনার বাতিল। ওয়াসুজুদ ও সুরুস, আর সিজদা হচ্ছে দুই সিজদা, হচ্ছে নামাজের এক তৃতীয়াংশ। সুতরাং সিজদা যদি আপনি ঠিক মতো না করেন কিংবা দুটোর মধ্যে একটা না করেন তাহলে আপনার নামাজ সম্পূর্ণ হবে না। ফামান আদাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু, সুতরাং যে ব্যক্তি তা যথার্থ রূপে আদায় করবে তার নিকট থেকে আল্লাহ তাআলা কবুল করবেন, তার তরফ থেকে কবুল করা হবে। আর ওয়া কবুল মিনহু সাইর আমালে, নামাজ কবুল হলো তো সমস্ত আমল তার কবুল হলো। তার মানে নামাজ প্রথমে, হ্যাঁ প্রথম কোন ইবাদতের হিসাব আল্লাহ তাআলা নেবেন? বান্দা বাদশাহ নামদার নামাজের হিসাব সর্বপ্রথম নেবেন। নামাজ ঠিক হলে বাকি আমল চলো মাসি মাসি ঠিক আছে চলো, কিন্তু নামাজ যদি ভুল হয় তো সবে কড়াকড়ি ভাবে হিসাব নেওয়া হবে, তাই না? কথায় কথা বেরোয় আগুনে বাড়ে ঘি, কথায় কথা বাড়ে আগুনে বাড়ে ঘি। বান্দার হক সংক্রান্ত হিসাব সবের আগে কিসের হিসাব হবে? বান্দার হক সংক্রান্ত, আল্লাহর হক সংক্রান্ত নামাজ হয়ে গেল, বান্দার হক সংক্রান্ত হিসাব কোন পাপের আগে হবে? খুন। আল্লাহর নিয়ামত সংক্রান্ত কোন কিসের, কোন নিয়ামতের হিসাব সবের আগে হবে? যে নিয়ামত সব থেকে সস্তা, তাই না? পানি, বিশেষ করে ঠান্ডা পানি, কারণ গরম পানি সবাই পান করে না, গোসলও করতে পারে না। তো ঠান্ডা পানির হিসাব, এই যে মসজিদে মসজিদে পানি রাখা আছে মাশাআল্লাহ, আমরা কিভাবে খাচ্ছি মরুভূমিতে ঠান্ডা পানি কোথায়? হ্যাঁ, তো এই ঠান্ডা পানির হিসাব আল্লাহ তাআলা আগে নেবেন, বুঝতে পারছেন? তো নামাজ যদি ঠিক হয় তো বাকি আমল মোটামুটি চলবে, ঠিক হয়ে যাবে, কিন্তু নামাজ ভুল হলে মুশকিল। ওয়ামান রুদ্দা আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সাইরু আমালিহি, যার নামাজ রদ করে দেওয়া হলো হিসাবে তার সকল আমলকে রদ করা হবে, অথবা কঠিন ভাবে হিসাব নেওয়া হবে। নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস, 60 বছর নামাজ পড়ছে নামাজ কবুল হলো না, খেয়ালই করলেন না যে আমার নামাজটা, আরে 60 বছর নামাজ পড়ছে নামাজে কি বললো সে বোঝে না, বুঝতে পারছেন? নামাজ পড়ে বসে আছি এক জায়গাতে, যে মসজিদের সামনে আমাদের দেশে থাকে না, বসার জায়গা থাকে, বসে আছি, তারপরে পরিচয় এই সেই, বৃষ্টি হয় না হুজুর আকাশে, শ্রাবণ মাস কি ভাদ্র মাস এরকম ছিল আর কি, আষাঢ় শ্রাবণ এরকম, বৃষ্টি হয় না, চাষ হচ্ছে না, তখন বলছে আলেমরা সব দোয়া বন্ধ করে দিল তো বৃষ্টি কি করে হবে, দোয়া বন্ধ করে দিল মানে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া বন্ধ করে দিল, তার জন্য বৃষ্টি হচ্ছে না। আমরা কেন দোয়া বন্ধ করেছে? কিছু লোকে সারা বিশ্বে বহু লোক আছে যারা এখনো পর্যন্ত হাত তুলে মোনাজাত করে, তাদের দোয়াতে বৃষ্টি হচ্ছে না কেন? নাকি এদেরই দোয়াতে বৃষ্টি হতো? আর নামাজের পরে কি বৃষ্টির জন্য দোয়া করা হয়, নাকি নামাজের নামাজের পরেই বৃষ্টি চাইতে হয়? বৃষ্টি চাওয়ার তো সময় আছে আলাদা। আর নামাজে আপনি কি চেয়েছেন, রুজি চেয়েছেন আল্লাহর কাছে? বলছে নামাজ তো নামাজই, রুজি চাওয়া কেমন তো মুশকিল। দোয়া যে নামাজের ভিতরে আছে, না মোনাজাত যে নামাজের ভিতরেই আছে, বা নামাজটাই হলো মোনাজাত, এই ব্যাপারে হুঁশ নেই। আর আপনি অভিযোগ করছেন যে আলেমরা দোয়া উঠিয়ে দিল, দোয়া উঠিয়ে দিল না, দোয়া নামলো কেন? দোয়া আসলে তো নেই, ওখানে দরকারই নেই। তো যার বলছে যে দোয়া উঠিয়ে দিল, ভুল বলছে, কারণ নেই তো উঠেই দেওয়া প্রশ্নের প্রশ্নই আসে না। কিন্তু সে বেচারি জানে না, 60 বছর সে মুরব্বী মানুষ, সে হয়তো 60 বছর নামাজ পড়েছে, নামাজে কি বলছে আল্লাহর কাছে রুজি চেয়েছে সে জানে না, ভাবছে আল্লাহর কাছে রুজি চাওয়ার জন্য খাস ব্যাপার আছে। কিন্তু নামাজের ভিতরেই আল্লাহর কাছে রুজি চাওয়া হয় না? হয় না। কোন জায়গাতে বাসা নন্দা? আল্লাহর কাছে রুজি চান কোন খানে, নামাজের কোন খানে, কোন খানে জায়গাটা বলেন? দুই সেজদার মাঝখানের বৈঠকে, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। কিন্তু 60 বছর নামাজ পড়েছ, নামাজের মজাই বুঝনি, নারকেল খেতে গেছ তো নারকেলের খোসাতে কামড় মেরেছ, খোসাটা ভেঙেছে, ভিতরে যে শ্বাসটা আছে খেতে হয় সেটাও হয়তো সাদা মতো কিছু আছে, মিষ্টি মতো কিছু আছে, খাবার মতো কিছু আছে, সেটাও হয়তো জানো না। নামাজ পড়ছি নামাজই, নামাজের মানেই বোঝে না, নামাজ কি জন্য পড়তে হয়, কিভাবে পড়তে হয়, তারপর তার রুকু সেজদা তো দূরে, তারপর খুশু খুজু আরো কত কি আছে, বোঝেই না, মজাই বোঝে না, ওই নারকেলের খোসার ওপরে কামড় মারছে। আর এই সামান্য বিষয়ে এই দোয়া করছে না, কি করে বৃষ্টি হবে? কেন দোয়া তো বহু লোকে করছে, কেন বৃষ্টি হচ্ছে না? তুমি নামাজের ভিতরে অনেক কিছু চাও, অথচ তুমি জানো না নামাজের আট জায়গাতে চাওয়া হয়, তাই না? আট জায়গাতে আল্লাহর কাছে চাওয়া হয়, যাকে মোনাজাত আমরা বলি, মানে কি আল্লাহর কাছে প্রার্থনা। নামাজের আট জায়গাতে প্রার্থনা করা, যাই হোক আজকে সে কথা বলার নয়। মোট কথা, নামাজের ভিতরে আমরা অনেকেই বুঝি না যে কি বলছি, সুতরাং আমাদের নামাজ কি হবে বুঝতেই পাচ্ছেন। বেশ, চেষ্টাও করে না, এসব মানুষরা ষাট বছর পার হয়ে গেল নামাজ, নামাজি বাবা, ও দশ বারো বছর নামাজ পড়ছে, তো নামাজে কি পড়ছে সে শেখানোর চেষ্টা নেই। তিনটে সুরা মুখস্থ আছে, কুল হুয়াল্লাহু আহাদ, ইন্না আতাইনা, আর সুরা আসর, ওয়াল আসরি, এই ছোট ছোট সুরা মুখস্থ করেছে, ষাট বছর নামাজ পড়ে শেষ করে দিল এই তিন সুরাতেই। আর একটা নতুন সুরা মুখস্থ করি না, তারপর আপনি শুনতে যান, আত্তাহিয়াত শোনেন, সবারই আত্তাহিয়াত লিল্লাহি ওয়া সালাওয়াত ওয়া তাইয়্বাত সঠিকভাবে উচ্চারণই হয় না। অনেকে সুরা ফাতেহা জানেন, আমাদের মূল একবারে সুরা ফাতেহা, সেই সুরা ফাতেহাই ঠিক মতো পড়তে পারে না, সুতরাং নামাজ কি হবে? নামাজি বাঙালির নামাজি নামাজ বুঝতেই পারছেন। বেশ, সতেরো নম্বর মানুষ, সতেরো নম্বর হচ্ছে আজান শুনেও যে নামাজি বিনা ওজরে মসজিদের জামাতে নামাজ পড়ে না। নামাজি নামাজ পড়ছে, রুমে বসে আছে, রুমে নামাজ পড়ছে, এখানে মসজিদে নামাজ হচ্ছে, তারপরে আশেপাশে মসজিদের আসা সম্ভব, খুব দূরে হলে আলাদা কথা, কিংবা কোনো ওজর থাকলে আলাদা কথা, বৃষ্টি কাদা ঠান্ডা বরফ ইত্যাদি সমস্যা নেই, কিন্তু বিনা ওজরে তুমি ঘরে নামাজ পড়বে, এর জন্য নামাজের অবস্থা কি হবে শোনো। জামাতে নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। নামাজ পড়া কি? নামাজ পড়া কি? ফরজ। আর জামাতে নামাজ পড়া কি? ওয়াজিব। মনে থাকে যেন দুটো এক জিনিস না, তার মানে জামাতটা হচ্ছে ওয়াজিব। অনেকে আমার মনে করে জামাত করলেই হলো, দেখবেন কোন জায়গায় বসে বসে গল্প করছে, জামাত হয়ে যাচ্ছে, আমরা জামাত করে নেব, তার মানে তারা মনে করে কি জামাত করলেই হবে, কিন্তু না, প্রথম জামাতটা ওয়াজিব। প্রথম যে জামাতটা ইমাম পড়ছে সেটাই হচ্ছে ওয়াজিব। তুমি জামাত করে নেবে, তুমি ইমাম হয়ে পাঁচ দু তিনটে লোককে নিয়ে গপ মারছো যে এসে নামাজটা জামাত সহকারে পড়বে, ভাবছো আমার হয়ে গেল ওয়াজিব আদায়। না, ওয়াজিব হচ্ছে প্রথম জামাতটা, খবরদার দ্বিতীয় জামাতের অপেক্ষা করে না, প্রথম জামাতে নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। এসো আউয়াল ওয়াক্তে, এসো প্রথম জামাতে এসে সামিল হয়ে নামাজ পড়ো, তাহলে নামাজ পড়া ফরজ আর জামাত সহকারে নামাজ পড়া ওয়াজিব। জামাতে আসতেই হবে বিনা ওজরে, এমনকি অন্ধকেও, অন্ধকেও আসতে হবে, তাকে তার অনুমতি দেওয়া হয়নি, এমনকি সামনে শত্রু আছে যুদ্ধের ময়দানেও, যুদ্ধের ময়দানেও জামাত সহকারে নামাজ পড়ার বিধান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ইচ্ছা করেছি যে কাউকে নামাজ পড়তে হুকুম করি, তারপরে তার আমি বেরিয়ে যাই কিছু যুবককে নিয়ে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিই যারা জামাতে হাজির হয় না। যদি বাড়িতে তাদের বাড়িতে মহিলা না থাকতো, শিশু না থাকতো, আমি তাদের ঘর জ্বালিয়ে দিতাম। আর জামাত ত্যাগ করা কাদের লক্ষণ? মোনাফেকদের লক্ষণ। এই জন্যই সমস্যা, মোনাফেক দেখবেন যারা লোক দেখিয়ে নামাজ পড়ে, যারা ভোটের জন্য নামাজ পড়ে, যারা নোটের জন্য নামাজ পড়ে, যারা লোককে বোঝাবার জন্য বা সন্তুষ্ট করার জন্য কোন স্বার্থ লাভের উদ্ধারের জন্য নামাজ পড়ে, তাদের অবস্থা কি? এ তো মোনাফেক, তাই না? তো এই মোনাফেকরা জামাত করে, কখনো দেখিয়ে পড়ে, আবার কখনো দেখবেন জুমার দিনে বাবারে প্রথম কাতারে হাজির, একবারে টুপি লাগিয়ে, ঈদের দিনে দেখবেন সর্বনাশ, জানাজার দিনে দেখবেন সেই ফতোয়া মারছে, কিন্তু পাঁচ ওয়াক্তের নামাজ নেই, শুকুর আলী আছে শুকুরবারে পড়ে, ঈদ আলী আছে ঈদের নামাজ পড়ে, তাই না? কিন্তু পাঁচ ওয়াক্তের নামাজ না পড়লে সে নামাজি হতেই পারে না। মোট কথা, জামাতে নামাজ পড়া কি? ওয়াজিব। এই ওয়াজিব ত্যাগ করলে তার নামাজ কবুল নাও হতে পারে। নাও হতে পারে কেন বললাম? কেন গ্যারান্টি সহকারে বলছি না যে হবেই না, যেহেতু হাদিসে আছে মান সামি আল মুনাদি ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযর লাম তুকবাল মিনহু সালাতুল্লাতি সাল্লা। যে ব্যক্তি আজান শোনা সত্ত্বেও মসজিদে জামাতে এসে নামাজ আদায় করে না, ভয় রোগ ইত্যাদি কোনো ওজন না থাকলে সে ব্যক্তির পড়া নামাজ কবুল হয় না। তাহলে কেন গ্যারান্টি দিয়ে বলা হচ্ছে না নাও হতে পারে? তার কারণ অন্যান্য হাদিসে আছে যে জামাতে নামাজ পড়লে এত গুণ নেকি, এবং জামাত ছাড়া যদি নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে, কিন্তু ওয়াজেব তরক করার কি হবে? কাবিরা গুনাহ হবে। যদি কেউ জামাত ছেড়ে বাড়িতে নামাজ পড়ে বিনা ওজরে, তার নামাজ যদিও কবুল হয়ে যায়, তো তাহলে কি হবে? তার তবুও তার জামাত ছাড়ার জন্য কাবিরা গুনাহ হবে। সুতরাং এখানে হাদিসে পরিষ্কার বলা হয়েছে তার নামাজ কবুল হবে না, কিন্তু অন্যান্য হাদিস আছে সেই প্রেক্ষিতে ওলামারা বলছেন যে যদিও নামাজ কবুল হয় তবুও তার কাবিরা গুনাহ হবে। সুতরাং সাবধান। ১৮ নম্বর, আর এটাই শেষ। এমন মহিলা, এর আগে মহিলা বলছি না, কোন মহিলার নামাজ কবুল হয় না? বাদশাহ নামদার, কোন মহিলার নামাজ কবুল হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ, ও তো নামাজই নেই, মাসিক থাকলে তার নামাজই নেই, কিন্তু এমন মহিলা নামাজ পড়ছে কিন্তু নামাজ কবুল হয় না, কোন মহিলা? এই সেদিনে বললাম যে যার উপরে তার স্বামী রাগান্বিত আছে, আধুনিক যুগে বাবা এসব কিছু না, বলবে নারী বিদ্বেষী, নারী বিদ্বেষী না, ইসলাম নারী বিদ্বেষী না, কোরআন নারী বিদ্বেষী না, বরং তোমার বুঝটা হচ্ছে পুরুষ বিদ্বেষী। যে মহিলার উপরে তার স্বামী নারাজ আছে, রাজি না হওয়া পর্যন্ত তার নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। এই কান মুতো পেরে না, সেদিন বললাম না, এই কান নামাজ তো উপর দিকে উঠে, তাই না? আল্লাহ আল্লাহর কাছে, আল্লাহ কোথায় আছেন? ওপরে আছেন। তো নামাজ কান মুতো পার হয় না সেই মহিলা যে মহিলা স্বামীকে রাগান্বিত রেখেছে, আল্লাহুল মুস্তাআন। আর আজকে এমন এক মহিলার কথা বলছি যে মহিলা আতর বা সেন্ট মেখে মসজিদে এসে নামাজ পড়ে। মহিলারা মসজিদে আসতে পারে না পারে না? পারে। মসজিদে এসে জামাত সহকারে নামাজ পড়তে পারে, ব্যবস্থা থাকলে, পর্দার সাথে, তারপরে স্বামীর অনুমতি হতে হবে ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার স্ত্রী বা তোমার মেয়ে, তোমার বোন তোমার কাছে অনুমতি চাচ্ছে মসজিদে গিয়ে নামাজ পড়বে, অনুমতি দাও, বাধা দিও না, তবে তাদের জন্য ঘর উত্তম, তাই না? ফেতনার যুগ, ফেতনার যুগে ঘর উত্তম, কিন্তু যদি ফেতনা থেকে বাঁচতে পারে বা ফেতনার ভয় না থাকে, তাহলে যদি অনুমতি চায় তুমি অনুমতি দাও, আল্লাহর বান্দিরা মসজিদে গিয়ে নামাজ পড়ুক, মসজিদের দরস শুনুক, মসজিদের কেরাত শুনুক, মসজিদের জুমার খুতবা শুনুক, তাই না? মসজিদে আসতে পারে, কিন্তু শর্ত হচ্ছে যে ওই অনুমতির দ্বিতীয় হচ্ছে কি, যেহেতু পুরুষদের জামাতে যাচ্ছে, রাস্তায় পুরুষদের সামনে দিয়ে হয়তো পার হবে, মসজিদে হয়তো পুরুষদের সম্মুখীন হতে হবে, সেই ক্ষেত্রে পর্দা তো থাকতেই হবে, সেই সাথে বোরকার ভিতরে তুমি সেন্ট লাগিয়ে থাকবে, পারফিউম লাগিয়ে থাকবে, এমন কি বলে ওটাকে প্রসাধন ব্যবহার করে থাকবে, যেমন পাউডার ব্যবহার করে থাকবে, যেমন ক্রিম ব্যবহার করে থাকবে, যার সুগন্ধি আছে, আর তুমি পার হয়ে গেলেই পুরুষের পর পুরুষের মুখে নাকে লাগবে গন্ধটা, তোমার সুগন্ধটা পাবে, তুমি তো একে মহিলা, তার উপরে যদি সুগন্ধ, তার উপরে যদি পায়ের নূপুর ঝমক ঝমক করে যায়, এটা তো চলবেই না, তাই না? নামাজ পড়তে যাক আর যাই করতে যাক, চলবে না, কিন্তু সুগন্ধ মাখাও, সুগন্ধ মেখে বাইরে যাওয়া যাবে না। যদি কোনো মহিলা মনে করে শহীদ সুগন্ধ সুগন্ধি মেখে বাইরে যায় আর মনে করে পরপুরুষই আমার সেন্টটা শুনবে, তাহলে আমাকে খারাপ ভাববে না বা আমাকে ভালো ভাববে, তাহলে তাকে কি বলা হয়েছে হাদিসে? তাকে বেশ্যার মেয়ে বলা হয়েছে, বেশ্যা। এখানে নামাজ পড়তে যাচ্ছে, ইবাদত করতে যাচ্ছে, তার উদ্দেশ্য ভালো, সে কোনো পরপুরুষকে আকর্ষণ করছে না, আকৃষ্ট করছে না, কিচ্ছু না, সেন্ট ব্যবহার করছে কিসের জন্য? আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরে ইবাদত করতে যাবে, তো সেই ক্ষেত্রে তার নামাজ কবুল হবে না। স্বামী বা অভিভাবকের অনুমতি ক্রমে মহিলা মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করতে পারে, তবে শর্ত হলো কোন প্রকার সুগন্ধি ব্যবহার করতে পারবে না, এই কথাই বলছিলাম। এ শর্ত না মানলে মহিলার নামাজ কবুল হয় না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন তাতাইয়াবাত সুম্মা খারাজাত ইলাল মসজিদ যদি কোন মহিলা সেন্ট মেখে মসজিদে যায় নামাজ পড়তে, তো তার সেই নামাজ কবুল হবে না যতক্ষণ না সে জানাবাতের গোসলের মতো ফরজ গোসল করেছে। ফরজ গোসল কাকে বলে? হুজুর ফরজ গোসল বলে, নফল গোসল আছে নাকি? নফল গোসলটা কি? গা ধোয়া। আমরা যাকে বলি কি, গা ধুয়ে নেড়ে ভাত খাবি, বলি না গা ধোয়া, কিন্তু যাকে গোসল করতে হবে ফরজ গোসল, ফরজ গোসল যার আছে তার সিস্টেম আলাদা আছে, তাই না? তার নিয়ম আলাদা আছে, ফরজ গোসল যেটা হবে সেটা হবে ফরজ গোসলের নিয়ত করতে হবে, নাপাকি ধুয়ে ফেলতে হবে, তারপরে বিসমিল্লাহ বলে পুরো উজু করতে হবে, তারপরে মাথায় তিনবার পানি, তারপরে সারা শরীর ডান দিকে তিনবার পানি ঢেলে বাম দিকে তিনবার পানি ঢেলে সমস্ত শরীর ধুয়ে দিলে কি হয়ে যায়? ফরজ গোসল। আর গা ধোয়া ও পুকুরে গিয়ে ডুব দিয়ে দেন, কিংবা ওই যে ফোয়ারা খুলে গায়ে ঢেলে নেন, মাথা ধোন আর না ধোন, কানে পানি ঢুকলো না ঢুকলো কি বলে, আপনার বায়ে কানে কোথাও শুকনো থাকলো না থাকলো দেখার দরকার নেই, কিন্তু ফরজ গোসলে খেয়াল করতে হবে সমস্ত শরীর যেন ধোয়া যায়, কানের ভেতর মাসা করতে হবে, তাই না? প্রত্যেক জায়গাতে পানি পৌঁছাতে হবে, কোনো জায়গায় শুকনো রাখলে হবে না, চুল ঠিক মতো ভিজতে, এ ফরজ গোসল। কিন্তু গা ধোয়ার সময় খেয়াল করার দরকার নেই। বাসানন্দা পুকুরে গোসল করেছেন তো, পুকুরে গোসল করবেন তখন কিভাবে করবেন? ওইভাবেই প্রথমে পুকুরে নেমেই গোসলের নিয়ত আছে ফরজ গোসল, তারপরে নাপাকি ধুয়ে ফেললেন পানির ভিতরে, সমস্যা নেই, তারপরে পানিতে দাঁড়িয়ে উজু করেন, ঠিক আছে? উজু করে তারপরে যথা নিয়মে আপনি গোসল করেন, ওখানে আপনার এইভাবে ফরজ গোসল করতে হবে। ফরজ গোসল না করে যদি ওই মহিলা তার মানে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদি নামাজ না পড়ে, তার নামাজ কবুল হবে না, তার নামাজ কবুল হবে না যে মসজিদের জন্য। আসলে আবু হুরায়রার একটা হাদিস আছে, আবু উবাইদ বলছেন যে আমি আবু হুরায়রার সাথে মসজিদ থেকে বের হলাম চাস্তের সময়। দেখেন তাহলে বোঝা গেল চাস্তের নামাজও মসজিদে গিয়ে পড়া যায়। চাস্তের নামাজ মসজিদে গিয়ে, আর আবু হুরায়রা তো মসজিদেই পড়ে থাকতেন, তাই না? তো চাস্তের সময় মসজিদে মসজিদ থেকে বের হলাম, তো ফালাকিয়াতনা ইমরাআতুন বিহা মিনাল ইত্রি শাই লাম আজিদ বি আনফি মিসলাহু কাত। এক মহিলা আসছে নামাজের জন্য, সাক্ষাৎ হলো, তার কাছ থেকে এমন আতরের সুগন্ধ এলো যে আমার নাকে এরকম সুগন্ধি, এত সুন্দর সুগন্ধি কোনোদিন শোঙেনি, জানে না, আমার নাক চেনে না। আবু হুরায়রা তাকে বললেন আলাইকিস সালাম, আলাইকিস সালাম মানে সালাম আলাইক, তাই না? আলাইকিস সালাম বলা যায় না যায় না, এটা এটা বলা ঠিক না, কারণ হাদিসে আছে আলাইকিস আলাইকাস সালাম হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য বলা হয়, আলাইকাস সালাম ওই কবিতায় বলা হয়, কিন্তু আলাইকাস সালাম বলতে কি হয়, আসসালামু আলাইকি বা আসসালামু আলাইক কিংবা আসসালামু আলাইকুম, সালামুন আলাইক বলা যায়, সালামুন আলাইকুম কোরআনে আছে, তাই না? তো এইভাবে সালাম দিতে হবে, আসসালামু আলাইকি। তো আবু হুরায়রা জানি না কেন বলেছেন, হয়তো তিনি জানতেন না বা যাই হোক, আলাইকিস সালাম। তো মহিলা বলল ওয়া আলাইক, ওয়া আলাইক মানে ওয়া আলাইকাস সালাম। বলল আবু হুরায়রা বললেন ফা আইনা তুরিদিন, তুমি কোথায় যাওয়ার ইচ্ছা করেছো? কালাত আল মসজিদ, আমি মসজিদ যাওয়ার ইচ্ছা করেছি। কাল ওয়ালি আইয়ে শাইয়িন তাতাইয়াবতি বিহাজাত্তিব, কিসের জন্য তুমি এই আতর মেখেছো, কি জন্য তুমি, কি উদ্দেশ্যে বা কার জন্য তুমি এই আতরটা মেখেছো? কালাত লিল মসজিদ, সে বলল যে মসজিদের জন্য, মসজিদ সুগন্ধ রাখা দরকার, তাই না? তো মসজিদে খারাপ সুবাস, খারাপ গন্ধ নিয়ে যাওয়া ঠিক না, ওই যে যেমন মাছওয়ালারা ঢুকছে কত দুর্গন্ধ, তাই না? কাজ করতে করতে ঢুকছে, তার ঘামের গন্ধ, তার কাপড়ের গন্ধ ঠিক না, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করে আতর মেখে আসতে হবে। তো আমি আতর মেখে মসজিদে এই জন্য আসছি। কালা আল্লাহ, আবু হুরায়রা বললেন আল্লাহর কসম। মহিলা বলল আল্লাহ, আল্লাহর কসম বলছি যে আমি মসজিদের জন্যই সেন্ট মেখেছি, মানে তার মানে কোনো পুরুষকে আকর্ষণ করা বা কোনো পুরুষের জন্য আমি মেখেছি তা না। কালা আল্লাহ, আবার আবু হুরায়রা বলছেন আল্লাহর কসম। কালাত আল্লাহ, সে আবার বলল আল্লাহর কসম বলছি। কাল, আবু হুরায়রা বললেন ফাইন্না হাবিবি আবুল কাসিম, আহা হাবিব, আমার হাবিব আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার হাবিব মানে আমার প্রিয়। আবু হুরায়রা নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালোবাসতেন, বলার সময়ও বলতেন হাবিবি খালিলি, বুঝলেন, হাবিবি বলতেন। তো আখবারানি কি বলেছেন, আন্নাহু লা তুকবালুল ইমরাতিন সালাতুন তাতাইয়াবাত বিতিবিন লিগাইরি যাওজিহা হাত্তা তাগতাসিল মিনহু গুসলাহা মিনাল জানাবা। আমি আমার হাবিবের কাছে বলতে শুনেছি সেই মহিলার নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্যও কিছুর জন্য, চাহে মসজিদের জন্য হোক চাহে যার জন্য, স্বামী ছাড়া অন্যের জন্য আতর ব্যবহার করবে না মহিলা। স্বামী ছাড়া অন্যের জন্য আতর ব্যবহার যদি কেউ করে তাহলে তার কবুল, নামাজ কবুল হবে না। হাত কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না সে গোসল করেছে। গোসলাহা মিনাল জানাবাহ, জানাবাহ বলে ফরজ গোসল আর কি, ফরজ গোসল। যেমন সে মাসিক থেকে গোসল করে, মাসিকের পরে গোসল করে, যেমন স্বামী মিলনের পর যে গোসল করতে হয় ফরজ গোসল, সেই গোসল করে। এরকম গোসল করে সমস্ত শরীর ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আতরের গন্ধ দূর না করা পর্যন্ত তার নামাজ কবুল হবে না। ফাজহাবি, যাও, ফিরে যাও, ফাগতাসিলি মিনহু, যাও গোসল করো, সব ধুয়ে ফেলো সাইন ফেন, সুম্মারজি ফাসাল্লি, তারপরে এসে মসজিদে নামাজ পড়ো। হুজুর বাসাতে যদি, বাসাতে সমস্যা নেই, তুমি বাসায় সেন্ট মেখে নামাজ পড়ো, সমস্যা নেই, কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়লে খবরদার আতর মেখে মসজিদে যেও না। এই হলো যদি কোনো মহিলা না মানে তার নামাজ কবুল হবে না। তো এই হলো মোটামুটি আমাদের কয়েকটা লোকের কথা বললাম, মোটামুটি 18 জন লোকের কথা বললাম যাদের নামাজ কবুল হয় না, ইবাদত কবুল না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এর মধ্যে না পড়ি, এবং আমরা আমাদের স্ত্রী পরিজনকে যেন এই খবরগুলো দিতে পারি, বলতে পারি। বিশেষ করে এখানে তো মহিলা নেই, তো অনেকে ইউটিউবে শুনবে, হয়তো দেখবে, তো আল্লাহ তাআলা তাদেরকে ইনশাআল্লাহ হেদায়েত করবে। আর আপনারাও নিজেদের পরিবারকে সব সাবধান করবেন, সতর্ক করবেন। যদি মসজিদে যায়, মসজিদে যাওয়া ভালো, একদিকে ভালো আছে, কিন্তু ঘরে নামাজ পড়া বেশি ভালো, তাই না? কিন্তু মসজিদে যাওয়া ভালো মানে সেখানে কিছু শিক্ষা হবে, কিছু জানবে, কিছু শিখবে। আর বাড়িতে নামাজ তো আপনি দেখেন, আপনি যখন বাসায় নামাজ পড়েন কেমন নামাজ পড়েন? ঠিক মসজিদে পড়ার মতো হয় না? না, মসজিদে গেলে একটু ধীরে সুস্থে, তারপরে ইমামের পেছনে পড়লে তো আরো ধীরে সুস্থে, তাই না? নতুন নতুন সুরা শুনতে পাবেন, আর বাড়িতে পড়লে ওই না, তাই না? কুল হুয়াল্লাহু আহাদ। তো এই জন্য বাড়ির থেকে মসজিদে গিয়ে যদি নামাজ পড়ে লাভ আছে, যদি ফিতনার ভয় না থাকে মহিলা এসে পড়ুক, যদি পড়তে চায় পড়তে দেন, কিন্তু সতর্ক করবেন যেন পর্দা থাকে, আর সেই সঙ্গে যে বলা হলো সেন্ট ইত্যাদি এসব কথা যেন মনে রেখে দেন। তবে ওই যে রাগার কথাটা যদি বলতে যান না, তখন মানতে চাইবে না, হ্যাঁ তোমার নিজের স্বার্থে বলছো, বাহ, রাগা রাগানো যাবে না, যতক্ষণ না রাজি হয়েছে ততক্ষণ নামাজই কবুল হবে না। ও, আর আমাদেরকে রাগাও তখন হয় না? হ্যাঁ, তোমাদেরকে রাগানো হবে, তোমাদেরকে রাগানো ঠিক না, কিন্তু হাদিসে এরকম আসেনি যে স্বামীর নামাজ কবুল হবে না। কেন? স্বামীর অধিকার আলাদা, বলি রিজালি আলাইহিন্না দারাজা, স্বামী স্ত্রীর উপরে স্বামীর এক ধাপ বেশি কি আছে? আল রিজাল ও কওয়ামুন আলা নিসা, স্বামী হচ্ছে সেজদা যোগ্য, কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হারাম। যদি না মানো তাহলে তো করার কিছু নেই, তুমি যদি কাউকে সেজদা যোগ্য মনে না করো, সেজদা করব না, কিন্তু সেজদা যোগ্য তার মানে কত বড় সে সম্মানীয়, বাবা একেবারে যেন পীর সাহেব, আরে পীর সাহেব থেকেও বড়, পীর সাহেবকে সেজদা করা যায় না, তাই না? পীর সাহেবকে সেজদা সেজদা যোগ্য নয়, কিন্তু স্বামী সেজদা যোগ্য। আল্লাহ ছাড়া সেজদা হারাম না হলে স্বামীকে সেজদা করতে হতো, বাবা একেবারে মেহমান, আরে মেহমান থেকেও বেশি সম্মানী, তাই না? কিন্তু মেয়েরা দেখবেন আপনাকে ধানাই পানাই করে নিজের এটাকে কাটাতে চাইবে, যে আপনাকে যে রাগাটা হয় না, বা রাগালে সঙ্গে সঙ্গে কি করতে হয়, স্বামীর কাছে ক্ষমা চাইতে হবে, স্বামীর কাছে, স্বামীকে শান্ত করতে হবে, মন কথা রাগ থেকে রাগ মেটাতে হবে, অভিমান মেটাতে হবে, তবেই তার নামাজ কবুল হবে। দেখবেন বলে যদি মানে তো ভালো, আর না হয়তো আল্লাহ মুস্তান, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।